সর্বশেষ বিষয় যেটা যেটা একটু বলে আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ, সেটা হলো আজকে বেশিরভাগ মুসলমান পুরুষ মানুষ দেখা যায় দাড়ি নেই, দাড়ি রাখে না। অথচ ইসলামে দাড়ি একটা গুরুত্বপূর্ণ বিষয়। দাড়ি রাখা কি, এটা হলো আরেক গলত। দাড়ি রাখা সুন্নাত কথাটা ঠিক আছে, কিন্তু কথাটা বুঝতে আমরা উল্টা বুঝে গেছি। সব সুন্নাত ফেকের সুন্নাত না, একটা হলো হাদিসের ভাষায় সুন্নাত, আর একটা হলো ফেকের ভাষায় সুন্নাত। হাদিসের ভাষায় সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আমল যেভাবে করেছেন এটা সবগুলাই সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সলাৎ আদায় করছেন, সলাৎ সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সিয়াম পালন করছেন, সিয়াম সুন্নাত। যত আমল করছেন সব সুন্নাত, কিন্তু সেই সুন্নাতটার আবার ফেকের ভাষায় এটার ক্লাসিফিকেশন হয়েছে। একটা সুন্নাত হয়েছে ফরজে আইন, একটা ফরজে কাফায়া, একটা ওয়াজিব, একটা সুন্নতে মুয়াক্কাদা, একটা সুন্নতে জায়দা, একটা মুস্তাহাব, একটা মুস্তাহাসান, এইভাবে বাঘ হয়েছে এগুলা। দাড়িটা হাদিসের পরিবেশায় সুন্নত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখছেন এবং দাড়ি রাখতে নির্দেশ দিয়েছেন, সুতরাং এটা হাদিসের ভাষায় সুন্নত, এটা একটা সুন্না। কিন্তু ফিকহের ভাষায় ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ, এরা সবাই ফতোয়া দিয়েছেন দাড়ি ফরজে আইন, দাড়ি রাখা ফরজ। এটা একটা ফরজ তরক করলে যেরকম গুণা এরকম গুণা হবে। আর কোন কোন আহলুল এলেমেরা ফকিরা বলছেন এটা ওয়াজিব, তারাও বলছেন এটা একই গুরুত্বের দিক থেকে, তবে যেহেতু এই ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয় নাই এজন্য এটাকে ফরজ বলা যাবে না, এটাকে ওয়াজিব। কিন্তু কোরআনের আয়াত নাজিল না হলেও হাদিস দিয়েও ফরজ সাব্যস্ত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি শক্তিশালী হয় ওই হাদিস দিয়েও ফরজ সাব্যস্ত হয়। তবে কোন কোন আহলুল এলেমেরা হাদিস দিয়ে ফরজ সাব্যস্ত করেন না, এই জন্য তারা ওয়াজিব পরিভাষাটা ব্যবহার করেন। তবে ওয়াজিব তরক করলেও কবিরা গুনা, ফরজ তরক করলেও কবিরা গুনা, ওয়াজিব তরক করলেও কবিরা গুনা। তাহলে দাড়িটা হলো কেউ কেউ বলছেন ফরজ, কেউ কেউ বলছেন ওয়াজিব। এটা সুন্নত বলাতে আমাদের সমাজের অনেকে মনে করে, এটা মনে হয় ওই ফেকের একটা সুন্নতের মতো, কত সুন্নত পালন করি না, এটা আর একটা না করলে কি হয়। কিন্তু এটা ওই সুন্নতের মতো না, এটা ফরজ সুন্নত, এটা ওয়াজিব, এটা পালন না করলে কবিরা গুনাহ হবে। আচ্ছা, অন্যান্য কবিরা গুনাহ আমরা দেখা যায় বছরে একবার করছি বা বছরে দুইবার করছি, এটা কয়বার করি, সপ্তাহের মধ্যে কয়েকবার এই কবিরা গুনাহ করে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার নির্দেশ দিয়েছেন খালিফুল মুশরিকিন, কোন জায়গায় বলছেন খালিফুল ইয়াহুদিয়িন, খালিফুল মাজুসিয়িন, মুশরিকের বিরোধিতা করো, মাজুসদের বিরোধিতা করো, অগ্নিপূজারীদের বিরোধিতা করো, ইহুদিদের বিরোধিতা করো, ওয়াফুল লোহা, দাড়িগুলোকে ছেড়ে দাও, দাড়িগুলোকে লম্বা করো। কোন জায়গায় বলছেন ওয়াফু, কোন জায়গায় বলছেন ওয়ারখু, ইরফা, তাওকির, এরকম বিভিন্ন শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবহার করেছেন যে দাড়িগুলোকে ছেড়ে দাও। দাড়ি খেলে রাখতে বলেন নাই, কারণ দাড়ি রাখার জন্য পুরুষদেরকে বলা লাগবে না, পুরুষ মানে দাড়ি থাকবে, দাড়ি পুরুষের একটা সৌন্দর্য, পুরুষের একটা অলংকার। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে শুধু হিজড়ারা দাড়ি রাখত না, হিজড়া ছিলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা খুনসা, যারা মুখান্নাস, এরা দাড়ি রাখত না। এই জন্য ওই যুগের সমস্ত পুরুষ মানুষের দাড়ি ছিল, ওই যুগের ইহুদিদের দাড়ি ছিল, খ্রিস্টানদের দাড়ি ছিল, মুশরিকদের আবু জেহেল আবুল হাবদেরও কিন্তু দাড়িওয়ালা ছিল, ওরা দাড়িবিহীন ছিল না। ওই যুগের কোন পুরুষ মানুষ দাড়িবিহীন থাকত না। দাড়ি নেই মানে এটা হিজড়া, ওই যুগে দাড়ি না থাকলে মানুষ বুঝতো যে এটা হিজড়া, এই জন্য দাড়ি নেই। প্রত্যেকটা পুরুষ মানুষ দাড়ি রাখত, কিন্তু তারা দাড়িটা লম্বা করত না, দাড়িটা ছেড়ে দিত না, দাড়িটা বিভিন্ন ফ্যাশন করে করে রাখত। আজকের যুগে দেখা যায় বিভিন্ন ফ্যাশনের বিভিন্ন রকমের দাড়ি, দাড়ি নিয়ে ঠাট্টা মস্কারা করা, এগুলো ইমান চলে যাবে। দাড়ি ইসলামের একটা এবাদত, এটা সাধারণ একটা বিষয় না। সুতরাং এটাকে নিয়ে যদি আপনি হাসি তামাশা ঠাট্টার পাত্র বানান, কিছুদিন এই ডিজাইন, কিছুদিন ওই ডিজাইন, এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে একটু কাটলেন, এখান দিয়ে একটু এই করলেন, বিভিন্ন ডিজাইন করলেন দাড়িকে, ইমান চলে যাবে। ইসলামের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রোপ করলে এটা ইমান ভঙ্গের একটা কারণ। এই জন্য দাড়িটা রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নির্দেশ দিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি দাড়িকে ছেড়ে দাও বা ছেড়ে দিতে হবে। বোখারিতে, সহিয়াল বোখারিতে একটা হাদিস আসছে যে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি হজের থেকে যখন এহরাম খুলতেন তখন তিনি মাথা মুন্ডন করতেন আর দাড়িকে ধরে এক মুষ্টির পরে বাকিটা কাটতেন। এখানে ফোকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কাজটি করতেন এটি ছিল, আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, যে যারা হলক করে এবং কসর করে। তো এই জন্য আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাকে হলক করতেন, দাড়িকে কসর করতেন, মানে দুটো আমল একসাথে হওয়ার জন্য করতেন। তার অর্থ এই নয় উনি সারা বছর সব সময় এক মুষ্টি ধরি ধরি বাকিটা কাটিয়ে ফেলতেন, এটা না। মানে এটাকে কোনো কোনো ওলামারা দলিল পেশ করছেন যে এক মুষ্টির পরে কাটা যায়, কিন্তু জমহুর মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় এরকম এক মুষ্টি ধরে ধরে কাটছেন, এটা না। এটা শুধু তিনি এভাবে ধরে তিনি সামান্য একটু আগা দিয়ে কসর করতেন। ওই যেহেতু আল্লাহ বলছেন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিন, এই ব্যাখ্যাটা ফাতুল বারির মধ্যেও আছে, বুখারীর যে ব্যাখ্যা গ্রন্থ ফাতুল বারি, ফাতুল বারির মধ্যেই এই ব্যাখ্যাটা অনেক মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন যে উনি এটা জায়েজ বোঝানোর জন্য এইভাবে কাটান নাই, এটা তিনি সামান্য একটু অংশ। যেমন মহিলাদের হজ শেষ হওয়ার পরে, উমরা শেষ হওয়ার পরে কসর করতে হয়, চুলের অগ্রভাগ দিয়ে ধরে সামান্য একটু কেটে দিতে হয়, এটার নাম হলো কসর। তো আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চুলের তো কসর করার পদ্ধতি নেই, চুল সবটা হলক করে ফেলতেন, তো দাড়ি থেকে শুধু একটু অংশ তিনি ধরে এইভাবে কসর করতেন। এটাকে কেউ কেউ দলিল পেশ করছেন। আচ্ছা, দলিল পেশ করলেও মোটামুটি এক মুষ্টি তো থাকতে হবে, এক মুষ্টির নিচে তো আর থাকার সুযোগ নেই, কিন্তু একবারেই যে নাই। এই দেশের আপনার বলা যায় যে 95% উপরে মুসলিম ভাইদের, যুবকদের আজকে দাড়ি নেই, দাড়িবিহীন জীবনযাপন করে এবং দাড়ির প্রতি কোনো গুরুত্বও দেয় না। সুতরাং এই দাড়িটা ইসলামে একটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ফরজ ইবাদত, একটা ওয়াজিব ইবাদত, এবং ফরজ ওয়াজিব তরক করার কারণে মানুষকে জাহান্নামে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্য আমার ভাইরা, আমরা যারা এই দাড়ি কাটি, দাড়ি যারা আমরা সবসময় বিভিন্ন মুশরিকি পদ্ধতিতে বিভিন্ন খেলোয়াড়, গানের শিল্পী, তারপরে বিভিন্ন ব্যক্তিদের অনুসরণে আমরা বিভিন্ন ডিজাইনের দাড়ি রাখি, এ সব বাদ দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীরা যেই পদ্ধতিতে দাড়ি রেখেছেন সেই পদ্ধতিতে আমরা দাড়ি রাখার চেষ্টা করি। কারণ আমি আপনি কোন সময় মারা যাই, ঠিক আছে, হয়তো এই রাত্রিটা আমাদের শেষ রাত্রি হতে পারে, সকালবেলা আমরা চলে গেছি আখেরাতে, হতে পারে না? তাহলে আমি আপনি যেন দাড়িবিহীন দুনিয়া থেকে না যাই। পৃথিবীতে একজন নবী রাসূল এমন আসেন নাই যে নবী রাসূলের দাড়ি ছিল না, এরকম নবী রাসূল আসছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের এটা ফেতরা, ফেতরাতুল আম্বিয়া, সমস্ত নবীদের ফেতরা, এটা সবার দাড়ি ছিল। আজকে আমরা এই ওয়াজিব, ফরজ, গুরুত্বপূর্ণ জিনিসটির প্রতি আমরা গুরুত্ব হারিয়ে ফেলছি, এই বিষয়টার দিকে আমরা গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আর অনেকে ছোট বাচ্চাদের, মানে 11 বছর 12 বছর 13-14 বছর হলে তো দাড়ি উঠে, অনেক মা বাবা কয় এখনো ছোট মানুষ কেমনে দাড়ি রাখব। আল্লাহ সুবহান তাআলা ইচ্ছা করলে যখন আমি আপনি মায়ের পেট থেকে আসছি তখনই তো আমাদের দাড়ি দিতে পারতেন, পারতেন না? মায়ের পেট থেকে তো দাড়ি নিয়ে আসতে পারতাম, কিন্তু আল্লাপাক দেন নাই, কারণ তখন আমরা দাড়ির গুরুত্ব বুঝবো না, দাড়ির সম্মান বুঝবো না। যখন আমাদের মধ্যে দাড়ির সম্মান বোঝার মতো দাড়ির জ্ঞান হয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতরে দাড়ি দিয়েছেন। সুতরাং যখনই দাড়ি গজেছে তখনই দাড়ি রাখার বয়স, দাড়ি রাখার আর আলাদা কোনো বয়স নাই। ছোট মানুষ এখনো কিসের দাড়ি রাখবো? যেই মা বাবা বাধ্য করে সন্তানকে দাড়ি কাটার জন্য, ওই মা বাবা তাগুত, কারণ ওই মা বাবা আল্লাহর এবাদত পালনে আল্লাহর দিন পালনে সন্তানকে বাধা দিচ্ছে। এজন্য মা বাবা আরো উদ্বুদ্ধ করবে সন্তানকে দাড়ি রাখার প্রতি। এজন্য আমরা যারা মা বাবা আছি আমাদের সন্তানদেরকে উদ্বুদ্ধ করবো দাড়ি রাখার জন্য, নির্দেশ দিব, আর পাশাপাশি নিজেরও আগে দাড়িটা ঠিক করতে হবে। নিজের দাড়ি নেই, ছেলেরে যদি কই দাড়ি রাখার জন্য রাখবে, আগে বাপের ঠিক করতে হবে। আমরা দাড়ি রাখি কোন সময়? কই একেবারে বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে বিয়ে শাদি দেওয়া হয়ে গেছে, বেয়াই হয়ে গেছি, মুরব্বী হয়ে গেছি, তখন হজের বয়স হয় আর দাড়ি রাখার বয়স হয়। আমাদের দেশে এই দুটার বয়স হয় কিন্তু একেবারে লাস্টে, দাড়ি রাখার বয়স আর হজ করার বয়স। কয় আগে হজ করা যাবে না, কারণ কি, হজ করলে হজ ধরে রাখা যাবে না। হজ ধরে রাখার বয়স হইলো কখন? 60 বছর, 65 বছর, 70 বছর হইলে। তো যখন হজ ধরে রাখার বয়স হয়েছে হজে গেছে, এখন যখন ওই যে মিনাতে আরাফাতে যায় টয়লেটের লাইনে দাঁড়াইছে তখন কাপড় নষ্ট করে দিছে। এখন হজ ধরে রাখার বয়স হয়েছে কিন্তু টয়লেট ধরে রাখার বয়স চলে গেছে, ওযু ধরে রাখার বয়স চলে গেছে। যতদিন এইগুলো ধরে রাখার বয়স আছে বুঝতে হবে আল্লাহর এবাদতের তওবারও বয়স আছে। এগুলো চলে গেছে বুঝবেন যে আপনার এবাদতের সময় চলে গেছে। এই জন্য আমার ভাইরা, যৌবন বয়সে আল্লাহপাক সামর্থ্য দিয়েছে সাথে সাথে হজ করে ফেলবো, সাথে সাথে উমরা করে ফেলবো, এবং দাড়ি আল্লাহ যখন দিয়েছেন তখনই দাড়ি রাখবো, দাড়ির আর কোনো বয়স নাই। আর যদি দাড়ির কারণে বিয়ে করতে না পারেন তো বিয়ে করবেন না। দাড়ির কারণে যদি কেউ মেয়ে না দেয় বিয়ে করতে পারেন নাই, তো বিয়ে থেকে মুক্ত থাকবেন, বিয়ে না করলে অসুবিধা কি? আল্লাহ যদি জিজ্ঞেস করে বিয়ে করো নাই কেন, বলবেন যে আমি বিয়ে করতে চাইছি কিন্তু দুনিয়ার মানুষ আমাকে মেয়ে দেয় নাই। এইরকম কোনো ঘটনা ঘটে নাই যে পৃথিবীতে একজন দাড়ি রেখছে দাড়ির কারণে বিয়ে করতে পারে নাই, এইরকম ঘটনা আল্লাহর জমিনে ঘটে নাই। এজন্য আপনার জন্য আল্লাহ পাক এরকম তাকওয়াবান দিনদার সলেহা স্ত্রী আল্লাহ ব্যবস্থা করে দিবেন, যদি আপনি তাকওয়ার উপরে থাকেন। এই জন্য বিয়ের আগে দাড়ি রাখলে কোনো অসুবিধা নাই, বরং বিয়ের আগে দাড়ি রেখে দিবেন, এবং যে আপনার কাছে বিয়ে দিবে সে দাড়ি দেখে বিয়ে দিবে, তাহলে পরবর্তী জীবনে আর সমস্যা হবে না বিয়ের পরে। বর্তমানে অধিকাংশ দম্পতি এই সমস্যায় ভুগেন, কয় ভাই দাড়ি রাখতে চায় আপনার বাবি এত দেনা। বাবি দেওয়ার কে? আল্লাহর হুকুম পালনে বাবির অনুমতি লাগে নাকি? অনুমতি নিতে গেলে ইমান চলে যাবে। যদি জিজ্ঞেস করেন এই আজকে নামাজ পড়তে যাবো কিনা, নামাজ পড়বো নি, যদি স্ত্রীকে জিজ্ঞেস করেন ইমান চলে যাবে। আল্লাহর ইবাদত করবেন আবার আরেকজনের অনুমতি লাগে নাকি? দাড়ি রাখা এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রাসূলের নির্দেশ মানে আল্লাহর নির্দেশ, সেটা করবেন আপনি, এটা তো স্ত্রীর অনুমতি, অনুমতির কি আছে? অনুমতি নিতে যাবেন আপনার ইমান চলে যাবে। আর যদি বিয়ের আগে দাড়ি দেখে আপনার কাছে বিয়ে দেয়, তাহলে বিয়ের পরে আর অপছন্দ করার সুযোগ নেই। আর যখনই আপনি দাড়ি রেখে বিয়ে করবেন তখন আপনিও চাইবেন যে একটা দিনদার মেয়ে বিয়ে করেন। এখন আগে বিয়ে করছেন দুইজনে বেনামাজি, দুইজনে সমস্যা, এখন একজন দিনদার হয়েছে আরেকজন দিনের ধারে কাছে নাই, শুরু হয়ে গেছে পরিবারের অশান্তি। এই জন্য দিনদারিটা বিয়ের আগে হইলে দুইজনে, তাহলে আলহামদুলিল্লাহ ওই পরিবার একটা জান্নাতি পরিবার, ওই পরিবার একটা সুখী পরিবার। এই জন্য দাড়ির মধ্যে অসংখ্য হিকমা আল্লাহ রাব্বুল আলামিন নিহিত রাখছেন। আপনি সুন্নতি পদ্ধতিতে দাড়ি রাখেন, এই দাড়ি নিয়ে আপনি খারাপ কোনো জায়গায় যেতে পারবেন না। আপনার দাড়ি আপনাকে অসংখ্য গুণা থেকে আপনাকে বাধা দিবে, মিথ্যা কথা বলতে বাধা দিবে, প্রতারণা করতে বাধা দিবে, ধোকা দিতে বাধা দিবে, জানা ব্যবিচারে বাধা দিবে, অসংখ্য অশ্লীলতা অপরাধ কর্মকাণ্ড থেকে বাধা দিবে। এই জন্যই আল্লাহ এবং আল্লাহ রসুল আরো অসংখ্য হেকমতের কারণে ইসলামী শরিয়া এই বিধান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর দিন পালন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান, বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আল্লাহ পাক আজকের এই ওয়াজ মাহফিলকে কবুল ও মঞ্জুর করে নিন। আজকে এই পর্যন্ত যতগুলো আলোচনা হয়েছে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আজকের এই আলোচনার বরকতে আল্লাহ পাক সকলের অসুস্থতা দূর করে দিন। আল্লাহ পাক সবাইকে হায়াতে তৈয়বা দান করুন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের পরিবারগুলোকে সালেহীন পরিবার বানিয়ে দিন। আমাদের স্ত্রী সন্তান সন্ততি যারা আছেন সবাইকে আল্লাহ পাক দিনদার সালেহীন নামাজি পদ্মাশীল বানিয়ে দিন। আল্লাহ পাক আমাদের মা বাবা মুরব্বিয়ান যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলকে আল্লাহ পাক আজাবে কবর থেকে আজাবে নার থেকে হেফাজত করুন। আল্লাহ পাক এই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার সকল শিক্ষক ছাত্র সবাইকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। এই মাদ্রাসার সকল খাদেমদেরকে সকল পৃষ্ঠপোষকদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। যারা এই মুরাদনগরের এই জমিনে তাওহীদের আলো জ্বালিয়েছেন সুন্নতের আলো জ্বালিয়েছেন, যারা তাওহীদ সুন্নার কারিগর তৈরি করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ পাক তাদের সবাইকে যাযায় খায়ের দান করুন। আল্লাহ পাক তাদের দুনিয়া এবং আখেরাতে বরকত দান করুন। দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ আল্লাহ তাদেরকে দান করুন। আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে এমন এমন আলেমে দিন এমন এমন হাফেজে কোরআন আল্লাহ পাক বের করে দিন যারা জমিনে শিরকের বিরুদ্ধে বেদাতের বিরুদ্ধে উচ্চ বলিষ্ঠ কণ্ঠস্বর হবে, যারা সমাজে শিরিক বেদাতের সাথে কখনো আপোষ করবে না, যারা তাওহীদ সুন্নার অতন্দ্র প্রহরী হবে, এরকম আলেমে দিন আল্লাহ পাক এই মাদ্রাসা থেকে বের হওয়ার তৌফিক দান করুন। এই মাদ্রাসার সকল ছাত্রকে আল্লাহ পাক কবুল করে নিন। আল্লাহ পাক তাদের সবাইকে এক একজন যোগ্য আলেমে দিন হিসাবে আল্লাহ কবুল করে নিন। যারা সমাজে দিনকে বিক্রি করবে না, যারা সমাজে শিরিক বেদাতের সাথে আপোষ করবে না, এইরকম আলেমে দিন আল্লাহ পাক তাদের সবাইকে হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক শিক্ষকদের যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন। আমরা যারা এই মাদ্রাসার খাদেম আছি শুভাকাঙ্ক্ষী আছি, আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি এই প্রতিষ্ঠানের খেদমত করার তৌফিক দান করুন। এই প্রতিষ্ঠানের সর্বপ্রকার সহযোগিতা আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুন এবং দেশে বিদেশে এই কুমিল্লা অঞ্চলের আমাদের অসংখ্য ভাই বোন কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে আছেন। আমাদের বাংলাদেশের বর্তমানে ভাই বোনেরা পৃথিবীর এমন কোনো দেশ নাই যে দেশে নাই। আমাদের ভাই বোনেরা বর্তমানে বাংলাদেশের চাইতে বিদেশে আলহামদুলিল্লাহ তাওহীদ সুন্নতের দাওয়াত আরও বেশি পাচ্ছেন। তারা সেখান থেকে খুঁজতেছেন যে বাংলাদেশে কোথায় তাওহীদ সুন্নতের প্রতিষ্ঠান আছে, সেখানে সহযোগিতা করবেন। আমি সকল ভাই বোনকে অনুরোধ করব, আলহামদুলিল্লাহ এই কুমিল্লার মুরাদনগরে এই ইমাম বুখারী রাহমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা, এটি তাওহীদ এবং সুন্নতকে জিন্দা করার জন্য, এই বাংলাদেশে তাওহীদ সুন্নত প্রতিষ্ঠার জন্য, শিরিক বেদাতকে উৎখাত করার জন্য যোগ্য আলেমে দিন দাঈন আল্লাহ তৈরি করার জন্য প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা সকলেই যার যার সাধ্যমতো এই মাদ্রাসার উন্নতি কল্পে সহযোগিতা করবেন। এই মাদ্রাসার একটু আগে আমাদের প্রিন্সিপাল সাহেব বলছেন যে এখানে অনেকগুলো কাজ চলতেছে, অনেকগুলো ভবন দরকার, অনেক কাজ দরকার, এগুলোর জন্য শুধু আমরা দোয়া তো অবশ্যই সবাই করব, দোয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাদেরকে যে পরিমাণ সামর্থ্য দিয়েছেন সেই অনুযায়ী আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, আপনারা সকলেই এই মাদ্রাসাটার দিকে লক্ষ্য রাখবেন, কারণ এই মাদ্রাসায় অন্যান্য মাদ্রাসায় যেভাবে আমভাবে সবাই সহযোগিতা করে, এইসব মাদ্রাসায় সবাই ওইভাবে আমভাবে সহযোগিতা করে না। কারণ এই দেশে সবার মধ্যে এখনো তাওহীদ সুন্নতের জ্ঞান ঢুকে নাই, শিরক বেদাতের জ্ঞান ঢুকে নাই, এই জন্য অনেকেই বিভিন্ন রকমের বিভিন্ন কারণে তারা এইসব মাদ্রাসায় সহযোগিতা করেন না। এই জন্য যারা আমরা তাওহীদ বুঝেছি সুন্নত বুঝেছি তাদেরকে অবশ্যই সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে এ সকল প্রতিষ্ঠানের অবদানে আমাদেরকে এগিয়ে আসতে হবে, এটা আমাদের ইমানি দায়িত্ব। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমার অর্থ দিয়ে যেন শেরেক যেন মোটা তাজা না হয়, আমার টাকা দিয়ে যেন বেদাত মোটা তাজা না হয়। অনেক ভাই দেখা যায় নিজে দিনদার খুব এমন প্রতিষ্ঠানে এমন জায়গায় টাকা পয়সা দিতেছেন যে আমার টাকা পয়সা দিয়ে শেরেক লালন পালন হইতেছে, আমার টাকা পয়সা দিয়ে বেদাত লালন পালন হইতেছে, আমার টাকা দিয়ে যারা ধর্ম ব্যবসা করে সে ধর্ম ব্যবসায়ীরা মোটা তাজা হইতেছে। এই জাতীয় জায়গায় আমাদের টাকা পয়সা ব্যয় করা যাবে না। কিয়ামতের ময়দানের পাঁচটা প্রশ্নের গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের একটা প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু, তোমার টাকা পয়সা কোথায় খরচ করছিলা? খালি খরচ ইচ্ছা মতো করলেই হবে না, কোন জায়গায় খরচ করলে তাওহীদ মজবুত হবে, তাওহীদের দাওয়াত হবে, সুন্নতের দাওয়াত হবে, সুন্নতের প্রসার হবে, আমার অর্থগুলো যেন সেই জায়গায় যায়। যেখানে সেখানে ইচ্ছা মতো দান করা যাবে না। শেরেক বেদাত থেকে, শেরেক বেদাতের পৃষ্ঠপোষকতা থেকে আমাদেরকে দূরে রাখতে হবে, না হয় ওই আমার অর্থের কারণে যদি শেরেক বেদাতের প্রসার প্রসার হয় কিয়ামতের ময়দানে আমাকেও আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমার সম্মানিত ভাই বোনদের প্রতি অনুরোধ, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে এই বাংলাদেশে প্রত্যেকটা জেলায় বর্তমানে আলহামদুলিল্লাহ তাওহিদ সুন্নাহর প্রতিষ্ঠান নতুন নতুন প্রতিষ্ঠিত হচ্ছে, আরো হবে ইনশাআল্লাহ। প্রত্যেক থানা থানায়, প্রত্যেক গ্রামে গ্রামে ইনশাআল্লাহ তাওহিদ সুন্নাতের প্রতিষ্ঠান হবে ইনশাআল্লাহ। এই জন্য আপনারা সবাই এই তাওহিদ সুন্নাতের প্রতিষ্ঠানগুলোতে সহযোগিতা করবেন। আমরা সবাই তাওহিদ সুন্নাতের অনুসারী হওয়ার এবং এই প্রতিষ্ঠানের একজন খাদেম হওয়ার আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।